আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর সারা বছরে ইবাদতের এক একটা মৌসুম নির্ধারণ করেছেন। আমাদের সামনে আসছে জিলহজ মাস। এই জিলহজ মাসের ১৩ দিন আমাদের ইবাদতের একটা বিশাল মৌসুম। তো এই মৌসুমের বিশেষ করে যে ১০টা দিন রয়েছে কোরবানির দিন পর্যন্ত, সেই দিনের এত মহামাহাত্ম মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সে সম্পর্কে বলেছেন, মাল আমালু ফি আইয়ামিন আফযালু মিনহা ফি হাযিহি, মানে এই ১০ দিনে যে আমলগুলো আছে সেই আমলগুলো থেকে অন্য আমল আল্লাহর নিকট প্রিয় নয়। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, কালু ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কি জিহাদও নয়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাই, জিহাদও নয়। তবে হ্যাঁ, যে জিহাদে বেরিয়ে গিয়ে মাল ধন জান নিয়ে সে আর ফিরে আসে না, তার মানে শহীদ হয়ে যায়, তো তার যে সওয়াব সে সওয়াব এই দিনের আমল থেকে বেশি হতে পারে। এছাড়া অন্য সওয়াব আমল এই আমল অন্য দিনে করলে পরে বেশি ভালো, আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হতে পারে না। তো আল্লাহ তাআলা এই দিনগুলোর কসম খেয়েছেন, ওয়াল ফাজরি ওয়াল আয়ালিন আশর। এর থেকে উদ্দেশ্য হল এই জিলহজ মাসের প্রথম ১০ দিন। অবশ্য জিলহজ মাসের যে এই ১০ দিন আছে এর মধ্যে যে আমল করবেন সেগুলো কি কি আমি সংক্ষেপে বলবো। প্রথম নম্বর হচ্ছে বিশুদ্ধ অন্তরে তওবা করা। তওবা তো সবসময় করতে হয়, বিশেষ করে এই দিনগুলোতে। আর সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করতে দৃঢ় সংকল্প করা। জিলহজ মাসে চাঁদ দেখা গেলে কোরবানি করার নিয়ত থাকলে কোরবানি দাতা নিজের নখ চুল মরা চামড়া ইত্যাদি কাটতে পারবে না, এটা তার জন্য মানে নিষেধ, পারবে না। আর হুকুমটা পালন করা হচ্ছে ওয়াজিব। আর ৪ নম্বর কাজ হচ্ছে বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকির। তকবীর দুরকম আছে, তকবীরে মুতলাক, তকবীরে মুকাইয়াদ। মানে চাঁদ দেখা গেলে একদম ১৩ তারিখে সূর্য ডোবার আগে পর্যন্ত জিকির করতে হবে। আর যেটা মুকাইয়াদ সেটা হচ্ছে আরাফার দিন ফজরের নামাজের পর থেকে, প্রত্যেক নামাজের পর জিকির বা যেটা তাকবীর বলা হয়, আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ইল্লাহিল হামদ, এটা পাঠ করতে হবে। শেষ হবে ১৩ তারিখের আসরের নামাজের পর। বাকি অন্য যেটা বললাম সূর্য ডোবার আগে শেষ, সেটা যে কোনো সময়ে পড়তে পারা যাবে, যে কোনো জায়গায় যেখানে পড়া যায় আপনাকে পড়তে হবে, সশব্দে পড়তে হবে। আর বাকি বেশি বেশি নফল পড়া, দান খায়রাত করা আর রোজা রাখা। এই ৯ দিনে, ঈদের দিন তো রোজা রাখা যায় না, অতএব ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত আপনার রোজা রাখা, আর বিশেষ করে আরাফাতের দিন রোজা রাখা হচ্ছে বেশি উত্তম এবং মাহাত্মপূর্ণ আমল। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন এই ১০টা আমরা ঠিক মতো, ১০টা দিন আমরা ঠিক মতো আল্লাহর ইবাদত করে নিতে পারি, যে আল্লাহ নির্ধারণ করেছেন আমাদের জন্য। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।